الله تعالى قد اتخذ لي خليلا كما اتخذ ابراهيم خليلا ولولا كنت متخذا في امتي خليلا ولو كنت متخذا من امتي خليلا لاتخذت ابا بكر خليلا এসব অর্থ তিনি বলছেন ওয়াইনা মিন ওয়াইনা মান কানা ফালাকুম কানা ইত্তাখিযুনা কুবুর আমবিয়াহিল মাসাজিদ তোমাদের পূর্ববর্তী জাতি ইহুদি ও নাসারারা তাদের নবীদের এবং নেক লোকেদের ভালো লোকেদের কবরকে মসজিদ বানিয়ে নিত আলা ফালা তাত্তাখিযু আল কুবুর মাসাজিদ তোমরা তোমাদের কবরকে মসজিদ বানিয়ে নিও না দেখেছেন উম্মে হাবিবা দেখেছেন হাবশার কোন কোন চাচ্ছে গির্জাতে নবীদের ছবি আঁকা আছে, নবীদের ছবি কারণ আছে কেউ আঁকতে পারে, কিন্তু তারা কল্পনা করে এঁকে নিয়েছে, যেমন ঈসা আলাইহিস সালামের ছবি কল্পনা করে আঁকা আছে, মারিয়ামের ছবি কল্পনা করে আঁকা আছে, আরো বহু নবীর ছবি আঁকা হয়েছে, আমাদের নবীরও ছবি করা হয়েছিল, তার বিরুদ্ধে বহু ফল হয়েছে, কিন্তু তারা এঁকে রেখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হলো তখন তিনি বললেন যে ওদের মধ্যে যখন কোন নেক লোক মারা যেত তারা তাদের তখন তার কবর করে মসজিদ বানাত, তারপর তাদের মূর্তি বানিয়ে নিত, তাদের ছবি বানিয়ে নিত। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে এরাই হচ্ছে সব থেকে নিকৃষ্ট শ্রেণীর মানুষ। প্রশ্ন, কিয়ামতের মাঠে সব থেকে নিকৃষ্ট শ্রেণীর মানুষ কারা? যারা তাদের নবী অথবা নেক লোকেদের কবরের উপরে মসজিদ তৈরি করে দেয়, যারা তাদের ভালো লোকদের নেক লোকদের অলিয়াউলিয়াদের কবরকে মসজিদে বা সিজদাগাহে পরিণত করে দেয়, কেয়ামতের দিনে তারা সব থেকে নিকৃষ্ট লোক। এখান থেকে কবর মানে মসজিদকে কবর বানিয়ে নেওয়া উদ্দেশ্যটা কি? প্রথম হচ্ছে আসসালাতু ইয়াল কুবুরে মুস্তাকবিলাল্লাহ, কবরকে সামনে করে নামাজ পড়া। নম্বর দুই, সিজদা করা, কবরকে সিজদা করা। নম্বর তিন, তারপরে মসজিদ তৈরি করা, কবর মসজিদ বানিয়ে নেওয়া। তিনটি অর্থ হতে পারে। ব্যাস, আর কি কি হারাম? দশ নম্বর হারাম হচ্ছে সেখানে ঈদ কোন উৎসব পালন করা, কবরের পাশে কোন ঈদ কোন উৎসব পালন করা। আমাদের কি বলা হয়? এইভাবে কবরকে মিলনক্ষেত্র বানিয়ে নেওয়া, উরস করা, সেখানে মেলা লাগানো, মেলা বসানো ইত্যাদি হচ্ছে আর। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাখিযু কবরি বানিয়ে নেওয়া না, আমার কবর মানে উরস বানিয়ে নেওয়া না, ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা হাইসমা কুনতুম ফাসাল্লু আলাইহা ইন্না সালাতাকুম তাবলুগনি, তোমরা দরুদ পড়ার ইচ্ছা করলে আমার কবরের কাছে আসার প্রয়োজন নেই, তোমরা দূর থেকে দরুদ পড়ো, যেখানে থাকো সেখান থেকে দরুদ পড়ো, তোমার দরুদ আমার কাছে পৌঁছে যাবে। বাংলাদেশের কর্ণ কুটির হতে যদি কোনো বৃদ্ধা নিম্ন স্বরে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আর মসজিদে নববীর ভিতরে মাইক্রোফোনে যদি কেউ বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কোন পার্থক্য আছে? কোন পার্থক্য আছে? বাংলাদেশ থেকে বলছে এক বুড়ি মানুষ নিম্ন স্বরে বলছে, আর মসজিদে নববীর ভিতরে কবরের পাশে মাইক্রোফোনে ইমাম সাহেব দরুদ পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই দুই শব্দের মধ্যে কোন পার্থক্য আছে? কারণ আল্লাহর নবী সরাসরি দরুদ শোনেন না, তার কাছে দরুদ পৌঁছানো হয়। কারণ আল্লাহর নবী বলছেন ফাইনা সালাতাকুম তাবলুগুনি, ফাইনা সালাতাকুম আসমা মহা নয়, মানে আমি তোমাদের দরুদ শুনতে পাই না নয়, তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়, তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে যায়, পৌঁছানো হয়। কে পৌঁছায়? ইন্না আল্লাহ তাআলা খাস ফেরেশতা আছেন যে প্রেস ক্লাবের কাজ হলো কেউ দরুদ পড়লে সঙ্গে সঙ্গে সেই দরুদ কারো প্রবেশ করা হয়, আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রবেশ করা হয়। সুতরাং দরুদ পাঠ করার জন্য আমার কবরে আসার দরকার নেই, যাতে আমার কবরের কাছে ভিড় করবে, আমার কবরে মেলা বসাবে, আমার কবরকে মিল সম্মিলন ক্ষেত্র বানিয়ে দেবে, তার কি তোমাদের জন্য চাই? এখানে সে আছে সোহেল বলছেন যে হাসান বিন আলী ইবনে আবি তালেব তাহলে আল্লাহ নবীকে আল্লাহ নবীর নাকি ছেলে, হাসানের ছেলে, হযরত হাসানের ছেলে, তিনি বলছেন, তিনি সোহেলকে দেখলেন যে কবরের পাশে দাঁড়িয়ে আছে। সোহেল বললেন যে আমি চাই না, খাবো না, খেতে চাই না। তিনি বললেন, হাসান বললেন, মা আলী রায় খাবার, হাসান মানে হাসানের ছেলে হাসান, এখানে জানেন তো বাপের পূজা না ব্যর্থতায় না, সৌদি আরবে আমার দেশে হবে না, আমার দেশ তো গ্রামের যে নাম চাই সে নাম লাগে, এখানে বাপের নাম যা ছেলের নাম তাই, ওখানে হাসানের নামে না হাসান। তিনি বললেন সোহেলকে যে কি ব্যাপার, তোমাকে আমি আল্লাহ নবীর কবরের পাশে দেখলাম কেন? আমি বললাম, মানে সোহেল বললেন, সাল্লাম তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম, আল্লাহ নবীর উপরে সালাম পেশ করলাম। তিনি বললেন, ইজা দাখালতাল মসজিদ ফাসাল্লি, যখন মসজিদে ঢুকবে তখনই সালাম দাও, বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহনি আওয়া বারাকাতি মা আনতুম, হ্যাঁ, ইজা দাখালতাল মসজিদ ফাসাল্লি সুম্মা ক্বাল ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, কেননা আল্লাহর নবী বলেছেন, দেখেন নিজের আব্বার কাছ থেকে বা তার আব্বার কাছ থেকে বা আল্লাহর রাসূলের কাছ থেকে আদেশ গ্রহণ করেছেন, যেখানে থাকো সেখান থেকে দরুদ পাঠ করলে তোমার দরুদ আমাদের পৌঁছাচ্ছে, নবীদের কবরের উপরে মসজিদ বানিয়েছে। মা আনতুম ওয়া মান ফিল ফিল উন্দুরুসে ইল্লা সাওয়া, হাসান কি বলেন শেষকালে, এখানে যে আছে এবং উন্দুরুসে যে আছে, উন্দুরুস কোথায়? উন্দুরুস কোথায়? স্পেন দেশে। উন্দুরুসে যে আছে আর এই মসজিদে যে আছে দরুদের ব্যাপারে